তার বাইরের জগৎটা কোথায় আমার? আরো একটা জিনিস আমি বলবো, SC ST দের সুমিতা বলছিল যে পলিটিক্যাল ইয়েটা কম, অর্থাৎ ক্ষমতায় তাদের অংশগ্রহণ কম। আমি আমি নিজের লাইফের এক্সাম্পলটাই দেবো। আমার বন্ধুরা AJS GS সবই হয়েছে, কিংবা তারা পলিটিক্স করেছে, তারা মানে মেইন স্ট্রিম পলিটিক্সেও যোগ দিয়েছে এবং অনেক কিছু করেছে। আমি কেন পারিনি? কিংবা আমার ক্লাসে যে আমরা প্রায় 12 জন 14 জন মতো SC ST থেকে বিলং করতাম, তারা কেউ যেতে পারেনি। তাদের মধ্যে সেই ট্যালেন্টটা কি ছিল না? তাদের মধ্যে সেই উপরন্ত সময়টা ছিল না? না ছিল, সবই ছিল ভয়। অর্থাৎ আমি যদি এইখান থেকে দাঁড়িয়ে, আমার সাপোর্ট কিছু নেই, যে বললাম যে কে দাঁড়িয়ে কীভাবে তৈরি হয়েছে না একটা চাকরি, মিনিমাম রিকোয়ারমেন্ট বাড়ি থেকে পড়াশোনার কি চাকরি, আমার কোনো সাপোর্ট নেই। আমি যদি 1 বছর রিয়াল লাইফ দিতাম, আমার বাড়িতে জানানোর সময় মানে সুযোগ হতো না, সেটা বাড়িতে সহজভাবে নিতে পারতো না, কারণ সেই জায়গা থেকে দেখেনি তারা লাইফটা। যায় আমি সাপোর্ট নেই না, মানে আমার লাইফের সাপোর্ট কী? শুধুমাত্র ফিনান্সিয়াল সাপোর্টটা কি সাপোর্ট? সাপোর্ট নেই, মোরাল সাপোর্টও চাই। একজন একজন বলবে যে আমি যদি ফেলিওর হই, আমাকে বলবে যে না তুমি এই দিস টাইম মানে তুমি ফেল করেছো, নেক্সট টাইম তুমি মানে ঘুরে দাঁড়াবে, সেটা হবে না। আজকে যদি একটা মেয়ে SC ST কিংবা অনগ্রসর জাতির মেয়ে যদি 1 বছর রিয়াল লাইফ কিংবা 1 বছর ফেল করে যায়, তাকে বাবা মা বিয়ে দিয়ে দেবে, তুমি চলে এসো, তোমার দ্বারা পড়াশোনা হবে না। এই জায়গাটা ফলে আমি দাঁড়িয়ে এখানেও মানে কি শহরের মধ্যে অন্য ইয়ের মধ্যেও আছে, হ্যাঁ একটু লেভেলে আছে। এবং আমি দাঁড়িয়ে যেটা বলছে যে সমাজের জন্য কাজ করার যে বিলাসিতা সেটা অনগ্রসরদের মানায় না, এই অনগ্রসরদের মানায় না। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে ওই মানে মানে ও ইয়েতে যেতে পারি, ইউনিয়ন রুমে যাওয়ার আমি কোনোদিন সাহস দেখাইনি, ইউনিয়ন রুমের পলিটিক্সের পার্টনার আমি কখনো চিন্তা করিনি, আমি কখনো ক্ষমতার অরেঞ্জে ঢোকার প্রবেশ করিনি, কারণ আমার বেসিক নিডটা তখনও ফুলফিল হয়নি। অলরেডি আমি বেসিক নিডের জন্য ভয় দিচ্ছি, আমি বেসিক নিডের জন্য অলরেডি পরিশ্রম করছি, কিন্তু একটা সেকশনে সেই বেসিক নিডটা ফুলফিল হয়ে গেছে, সে যদি 2 বছর তার টাইম ওয়েস্ট করে লাইফে কিছু এসে যায় না, তার ফিনান্সিয়াল অলরেডি সাপোর্ট রয়েছে, তার বাবা মা অলরেডি ওয়েল এডুকেটেড, তার একটা প্রতিষ্ঠা রয়েছে সমাজে, ফলে সে যত সহজে মুভ করতে পারছে কিংবা সে যত সহজে ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট ওয়েগুলোতে যেতে পারছে, বিভিন্ন ধরনের পথে সে গিয়ে দেখতে পারছে, আমার কত সেই সুযোগটা নেই। আই হ্যাভ সিঙ্গেল ওয়ে টু মুভ টু রান। ফলে তুই কি, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, তুই এটা বলছিস কি যে যে আমরা যে সারাউন্ডিংসের মধ্যে থাকি সেই সারাউন্ডিংসই আমাদের তৈরি করে দেয় হচ্ছে যে আমাদের চাওয়াটা চাওয়া চাওয়াগুলোকেও তৈরি করে তো চাওয়াগুলো মানে বাকিগুলোর সঙ্গে সঙ্গে চাওয়াগুলোকেও তৈরি তৈরি করে দেয়, সে ফলে আমরা তার থেকে মানে বেশি চাইতে পারি না, পারি না এক্স্যাক্টলি তাই। সেটা কি আমি যে প্রপোজিশনটা প্রথমে করলাম সেটা কি তার সঙ্গে কি যে ধরনের কাজের মধ্যে আমরা থাকি তার কোনো সম্পর্ক আছে, নাকি জাস্ট সারাউন্ডিংসটাই এরকম? সারাউন্ডিংসটা অনেক বেশি কঠিন, সারাউন্ডিংসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি PhD করছি, আমি PhD নিয়ে আসিনি, আমি যাদবপুরে আসবো বলে আমি মানে একটা টার্গেট নিয়েছিলাম একটা সময়ে, সেক্ষেত্রে যাদবপুরে এসেছি। আমার গ্রামে আমার থেকে ট্যালেন্টেড ছেলের অভাব ছিল না, অভাবটা কী ছিল? মোটিভেশনের অভাব ছিল। আমি জাস্ট মানে আমার লাইফের থেকে একটু এই কারণে বলবো, আমি হয়তো মানে ছোটোবেলা থেকে পড়াশোনার মানে বিভিন্ন রকম বই পড়ার অভ্যাস ছিল যেটা আমাকে মোটিভেট করেছিল। আমি লুকি লুকি বই পড়তাম, বাবা মা প্রচণ্ড মারধরও করতো, মারধর খেয়েওছি লাইব্রেরি থেকে বই আনলে কিংবা ইয়ে করলে কিংবা বন্ধুদের কাছ থেকে বই চুরি করে আনলে, মানে পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে বই পড়তাম। এই পরিবেশে সেটা আপনি কোথায় ভাবতে পারেন? এবার আমি বলছি যে আমার গ্রামে ট্যালেন্টের অভাব ছিল না, কিন্তু তারা কেউ বেরোতে পারেন। আমার মধ্যে এই জেদটা আমার এই পড়াশোনা থেকে তৈরি করেছে, ঠিক আছে, নট নেসেসারি সবাই এই সুযোগটা পাবে, সবাই এই সাহসটা দেখাবে, সবাই তার বাড়ির ফ্যামিলি এগেনস্টে গিয়ে এই কাজগুলো করতে পারবে, কিন্তু ট্যালেন্টের কোথাও হবে যে ছেলেটা আমি বৃত্তি পাইনি, কিন্তু আমার গ্রামে অনেক ছেলেই আছে বৃত্তি পেয়েছে, বৃত্তি পেয়েও সে আজকে প্রাইমারি স্কুলের টিচার, সে রেলে চাকরি করছে, সে পুলিশে কনস্টেবল হওয়ার জন্য দৌড়চ্ছে। ট্যালেন্টের কোথাও হবে না, সুযোগের হবো, স্যারনিং হবো, পুলিশের চাকরি করবে কিংবা একটা প্রাইমারি স্কুলের টিচার হবে কিংবা একটা হাই স্কুলের টিচার হবে, মোর দ্যান এনাফ। এটা এটা এটা এটার সঙ্গে কি সারাউন্ডিংস যেমন আছে এর সঙ্গে কি মানে ফিনান্সিয়াল প্রচণ্ডভাবেই আছে এবং সবচেয়ে ফিনান্সিয়ালও আছে, কিন্তু তোদের পরিবারে বা গ্রামে, আমাদের ওই গ্রামগুলোতে কোনো দপ্তরই ছিল না আগে, দপ্তরই মানে অফিস, অফিস বেড়ার না, মানে অফিস বেড়ার ঠিক নয়, মানে ধরো যাক আমাদের বাবা মায়েদের ক্ষেত্রে আমরা কী দেখেছি, তারা কী কাজ করতো, তারা যে কোনো অফিসে খুব লোয়ার র্যাঙ্কে কাজ করতো, অথবা চাষ করতো, অথবা এই ধরনের কাজ করতো আর কি। মানে আমাদের গ্রামে এরকম কোনো লোক ছিল না যে কলেজ টিচার, ফলে আমাদের হাই স্কুল টিচারও ছিল না আমাদের গ্রামে, একদম ঠিক কথা বলেছে। ফলে আমাদের গ্রামে ক্লারিক্যাল পোস্টের কাজ করা লোকও ছিল, পরে হয়েছে, মানে আমরা যখন বড় হয়েছি, আমাদের আমাদের ছোটবেলায় ছিল না, হ্যাঁ মানে বড় হয়েছি যখন তখন হচ্ছে এরকম। ফলে যেহেতু কাজের মানে আমাদের মানে এই গ্রাম সাইডগুলোতে কী হয়, যেগুলোতে ওই এসসি পপুলেশনের মারাত্মক আধিক্য আছে আর কি, যেখানে সেখানে এরকম কোনো লোক নেই যে যে আমাকে একটা কোনো বড় স্বপ্ন দেখাতে পারে আর কি, যে এরকমও হওয়া যায়, ওরকম হওয়া যায়, ফলে বেরোনো যায়। হ্যাঁ, আমাদের কাছে ব্যাপারটা ছিল হচ্ছে যে অনেকটাই যে একজন হাই স্কুলের টিচার হচ্ছে মানে সবচেয়ে বেশি উচ্চতা, যে উচ্চতা আমরা ছুঁতে পারি, এবং আমরা ভাবতেই পারতাম না যে কলেজ টিচার, আমি দীর্ঘদিন আমি ভাবতেই পারি যে আমি কলেজ টিচার হতে পারি কোনো দিন, আমার নিজের ক্ষেত্রেই আছে যে কলেজ টিচার হবো কী করে, কলেজ টিচার তো আমার থেকে উঁচু জিনিস, সায়েন্টিস্ট মানে নেক্সট বয়, সায়েন্টিস্ট মানে হ্যাঁ নেক্সট বয় উঁচু জিনিস এইরকমও ছিল। হ্যাঁ, তো তবু আমি রাজনীতি করার পরেও এটা ভেবেছি যে আমি কলেজ টিচার আমি হতে পারি না, ওটা একটা অন্য ইয়ার। এগুলো হচ্ছে আমাদের, আমার কী মনে হয় জানিস তো, সেটা হচ্ছে যে এগুলো আমরা যে ধরনের মানে এনগেজমেন্ট সমাজের সঙ্গে, আমাদের লেবার, আমাদের গ্রামগুলোর লেবারগুলো সমাজের সঙ্গে যে যে লেয়ারে এনগেজড আছে, তার থেকে অন্য যে লেয়ারগুলোকে, তার থেকে ওপরের যে লেয়ারগুলোকে, যেগুলো মেটা লেয়ার বলতে পারি আর কি, সেই মেটা লেয়ারের কোনো লোক আমরা দেখিনি। সত্যি যদি আমি ওখানে একজন কলেজ টিচারকে দেখতাম আমাদের গ্রামে, যে ইজিলি অ্যাক্সেসেবল, তাহলে হয়তো যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপারই নয়, এরকম একটা ইয়ে হতো, মানে ব্যাপারের চেয়ে বড় কথা আমি কলেজ টিচার হব, এটা আমার ড্রিম, ড্রিম বা তাকে খুব একটা নিজের মতন। আমাদের যাদবপুরে পড়ার ক্ষেত্রে আমি দেখেছি যে আমরা খুব টিচারদের এগেনস্টে ছিলাম, ব্যারাজ যারা কলকাতার ছেলে ছিল তারা কিন্তু অত টিচারদের এগেনস্টে ছিল না। ফলে আমরা কর্তৃপক্ষের সঙ্গে লড়াই যখন করতাম ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলছি, তখন আমরা একদম বিনা বাক্যবায়ী টিচারদের এগেনস্টে চলে যেতাম, তাকে আমরা আমাদের লোক, আমরা যারা গ্রাম থেকে এসেছিলাম বা হোস্টেলের যারা আর কি বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আমরা তাদেরকে মনেই করতাম না যে তারা আমাদের নিজেদের লোক আর কি, আমরা তাকে হচ্ছে একটা অ্যালিনেটেড অন্য উচ্চতার লোক বলে মনে করতাম, বাবু ক্লাসের লোক বলে মনে করতাম আর কি, এবং যাদের এটা কিন্তু ন্যাচারালি চলে আসতো বিশেষ করে হোস্টেলারদের মধ্যে, ব্যারাজ যারা সাউথ পয়েন্টে পড়ে ওখানে গেছে আর কি, বা এখানে সেন্ট জেভিয়ার্সে পড়ে ওখানে গেছে, স্কলার যারা ম্যাক্সিমাম বাট যুক্তপুর বয়সে, তারা কিন্তু রেগুলার টিচারদেরকে কোয়েশ্চেন করতো এবং ইন্টারাক্ট করতো, ইন্টারাক্ট করতো ক্লাসের শেষে, ক্লাসের শেষে ইন্টারাক্ট করতো। আমি কিন্তু কোনোদিন ক্লাসের শেষে ইন্টারাক্ট করিনি কোনো টিচারের সঙ্গে, তার কারণে আমি মনেই করতাম যে সে হচ্ছে অন্য ক্লাসে, যেমন আমাদের হোস্টেলের ছেলেরাকেও করতো না, হোস্টেলের ছেলে তাই না, শুধু মানে হোস্টেল, আমরা আমি দেখলাম এই ব্যাকওয়ার্ড সেকশন যেটাকে বলতো, রাইট, শহরেরও ব্যাকওয়ার্ড সেকশন যারা, কেউ তারাও করতো না, এই ব্যাকওয়ার্ড সেকশন একদম, শুধুমাত্র মানে যারা যারা তারা আনঅ্যাক্সেসেবল, অর্থাৎ তারা একটা অন্য মানে জগৎ, কিংবা তারা মানে টিচার মানে তারা লেকচার দেবে, তারা কিছু বলবে, সেটা শুনে নিয়ে বুঝলাম বুঝলাম না বুঝলাম না সেটা নিয়ে ঘরে যাওয়াটাই আমাদের কাজ, এর বাইরে কিছু নেই, অর্থাৎ তারা আছে আমাদের লোক নয়, আমাদের লোক নয়, মানে মানে তারা অ্যাক্সেসেবল নয়, আমাদের লোক নয়। তো এই মেন্টালিটিটা অনেক অনেক বেশি এফেক্ট ফেলেছে ফিনান্সিয়ালের থেকে, ঠিকই আমি যেহেতু খুব খারাপ ছাত্র ছিলাম, সেই জন্য আমিও সিমিলার একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতাম যেখানে কোনো প্রশ্ন করতাম না, সেইটা আসতো মূলত মানে টিচাররা কখনো রিলেটেড ছিল না, মানে আমি কখনো এরকম ভাবিনি যে এই লোকটা আমার গ্রুপের লোক না, যেটা তুমি বলছো এটা ঠিক, এই লোকটা আমার গ্রুপেরই লোক, কারণ আমার ধরো একটা মেশো বা কেউ সেও কলেজ টিচার, মানে আমি জানি যে এও মানে ওই রকম একটা কেউ, এরও কিছু প্রবলেম স্টেটমেন্ট আমি জানি কীরকম হতে পারে। আমি যে তাকে প্রশ্ন করছিলাম সেটা মূলত এই জায়গা থেকে যে আমি জানি যে আমার আগে প্রস্তুতিটা নেই, আমি এখন প্রশ্ন করলেই ফাঁস হয়ে যাবে যে এরকম মানে ও আমাকে সম্পূর্ণভাবে আর কি ডিজার্ভ করে দেবে, ও আর একটা দুটো কাউন্টার করছে যে পরিষ্কার করে দেবে যে কিছু করেনি কিছু না বাজি করছে, ফলে তো আমি প্রশ্ন করিনি, এবার এইটা বিল্ড আপ করেছে চার বছরে, বিল্ড আপ করে এমন একটা জায়গা গেছে যে প্রশ্ন আর করাই হয়নি, কিন্তু তারপরেও আমার একটা স্পেস ছিল যেখানে আমি তার সাথে ঝগড়া করেছি এমন সব বিষয়ে যে যেখানে আমি সমাধান করে বলছি, মানে সে বলছে যে তোমার তোমার তো মেকানিক্যাল কিছু পড়ানি তুমি করেছো, তাই কোনো সত্যি নেই, পুরো জিনিসটা হচ্ছে জাস্ট উদ্ধত, কিন্তু আমি তাকে বলে দিচ্ছি এটা। হ্যাঁ আপনি হয়তো সুযোগটা এই কারণে পেয়েছেন যে এই অধ্যক্ষটা দেখানো যে আমার একটা মানে কোথাও জানো এইখানে হলো কোথাও একটা সাপোর্ট রয়েছে, আমার ক্ষেত্রে উল্টো রয়ে গেছে। আমি হ্যাঁ ব্যাকআপ, আমি যখন এই অধ্যক্ষ দেখাতে চাইবো এই যদি কোনো কারণে আমার এগেনস্টে কোনোভাবে অ্যাকশন নেয় সেই অ্যাকশনটা এইখানে হবে না, সেই অ্যাকশনটা আমার গ্রামে চলে যাবে, আমার বাড়িতে, আমার ওইখানে ফার্মিং কাট হয়ে যাবে। মানে আমি যতটুকু শুনলাম সেখানে যেটা আমি বুঝতে পারলাম যে এখানে আসলে একটা সোশ্যাল এন্টারটেইনমেন্টের একটা ব্যাপার আছে, মানে সোশ্যাল প্রেস্টি। হ্যাঁ, ওর নাম হচ্ছে ইপ্সিতা, ও কিন্তু কলেজ টিচার। আমি আসলে আমার এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকেই বলতে চাইছিলাম তোমার বাড়িয়ে, সেটা হচ্ছে যে আমি দেখেছি যে ধরো যারা ইকোনমিক্যালি মানে একদমই হচ্ছে কি অনগ্রসর একটা জায়গা থেকে আসছে তারা, তাদের সাথে কিন্তু তারা কাস্ট হিসেবেও তারা কিন্তু রিজার্ভ কাস্ট মানে, এবং এই রিজার্ভেশনটা আমাদের কলেজ থেকে মানে আমি একটা যে কলেজে পড়াই সে কলেজের দিদিমণিদের খুবই প্রচেষ্টা থাকে যে ওই ওই রিজার্ভেশনটা যাতে ডিরিজার্ভ হয়ে যায়। তার কারণ হচ্ছে যে ওদের নাম্বার কম, ওরা ফেল করবে ইত্যাদি, হ্যান্ডেল রেজাল্ট খারাপ হবে ইত্যাদি। এই জায়গাটার মধ্যে যেটা মূলে আছে সেটা না পড়ানোর ইচ্ছা, মানে যে এফার্ট যেটা দেয় ধরো একটা যে গ্রাম থেকে কোনো মফস্বল থেকে এসেছে বা ধরো রিজার্ভ ক্যাটাগরি সেটা হচ্ছে টিউশন বা তার হচ্ছে ফিনান্সিয়াল সেকশনটা, ফিনান্সিয়াল যে ক্যাপাবিলিটি সেটা কম। সেই জায়গা থেকে আমি লক্ষ্য করেছি যে টিচারদের মধ্যে প্রবল অনীহা থাকে যে তুমি অ্যাটলিস্ট আমার লোক না হতে পারো কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারো, এই জায়গাটা তো স্পেস না দেওয়া, এটা আমি খুবই ফিল করেছি। মানে আমি এই প্রান্ত থেকে যদি আমি বলি তাহলে আমি দেখেছি যে ও তো রিজার্ভ, হ্যাঁ ও তো ও কী করবে, মানে এরকম একটা করছে, মানে কন্টিনিউয়াসলি এইরকমের অনীহা দিয়ে দিয়ে মেয়েটিকে নির্দিষ্ট একটা স্টুডেন্টকে এরকমভাবে পিছিয়ে দেওয়া হয়। যাদবপুর যখন পড়তাম আমাদের একটা রিমেডিয়াল ক্লাস বলে জিনিস চালু ছিল, ভালো জানে না কিংবা ভালো বুঝতে পারছে না, ক্লাসের থেকে অনেকটা পিছিয়ে। কিন্তু যখন এইগুলো চালু আছে এবং তাদের জন্য আরো একটা জিনিস চালু ছিল হচ্ছে স্পোকেন ইংলিশ বলে একটা কোর্স, অর্থাৎ তারা ইংরেজি কিছু জানে, বাংলা মিডিয়াম থেকে এসে শহরের ছেলে মেয়েদের সাথে ইন্টারেক্ট করতে পারবে না। আদৌ যখন এই ক্লাসগুলো চালু হলো তখন দেখতাম যে স্যারেরা যারা যেই স্যারেরা এই ক্লাসগুলো নিতেন তারা কিন্তু সবাই উচ্চবর্ণীয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিকজ অফ সেখানে তো টিচারই পাওয়া যেত না যে নিম্নবর্ণীয় সেকশন থেকে, ফলে স্টুডেন্টরা কিন্তু সব সেকশন থেকেই ভিড় করতো। পরবর্তীকালে দেখা যেত যে এই ক্লাসগুলো বেসিক্যালি SC ST OBC না থেকে এগুলো হয়ে যেত হয় নেটের কোচিং কিংবা বেটারমেন্টের জন্য, অর্থাৎ এইখানেও কিন্তু সেই জেনারেল ছেলেমেয়েরাই ভিড় করতো। তো রিমিডিয়াল ক্লাস মানে আমাদের কখনো ইনফর্ম করা হতো না যে পার্টিকুলারলি SC ST OBC কিংবা এই এই সেশনগুলোর জন্য এবং এদের পিছিয়ে পড়া ছেলেমেয়েগুলোর জন্য এগিয়ে আনার জন্য। ফলে প্রথম দিকে এই একটা দুটো ক্লাসে আমরা জয়েন করতে পারতাম, পরে দেখতাম যে এটা এমন একটা ক্লাস নেওয়া হতো যেটা পিছিয়ে পড়ার থেকে দূরে করে মানে পিছিয়ে পড়াটাকে এগিয়ে আসার থেকে না করে যারা বেটার স্টুডেন্ট তাদেরকে আরও এগিয়ে দিয়ে, ফলে এই যে মানে এই যে জিনিসগুলো হয়তো খাতা কলমে চালু ছিল ঠিক কিন্তু সেটা মানে ইউটিলাইজেশনটা ছিল না, অর্থাৎ এর সুবিধাটা পাওয়ার কথা ছিল SC ST OBC কিংবা এই ধরনের সেকশনগুলোকে, সুবিধা পেয়ে গেছিলো কিন্তু মানে ভালো স্টুডেন্টগুলোই, কারণ তাদের ওইখানে নেটের কোচিং হতো কিংবা তাদের DRE কোচিং হয় কিংবা তাদেরকে আরও বেটারমেন্টের জন্য এই সুযোগগুলো দেওয়া হয়। এবং এই এই এর জন্য কোথাও আপনাদের এক্সট্রা করে টাকাও দেয় হিউজ রিমিডিয়াল ক্লাসের জন্য। আমাদের আমাদের যেমন চালু ছিল বেশ কিছু টিচারও নিত এবং সেটা আমরা পরে পরে যখন পিএইচডি করে তখন জানতে পারি যে এর জন্য একটা হিউজ স্যাংশন হয় এবং পার্টিকুলার টিচার ইনভলভ হয় এবং মানে একটা মানে পার্টিকুলার একটা কোর্স মানে এমন না যে টিচারদের মানে স্পেশাল কেয়ারের জন্য, বাট তার সুযোগটাও কিন্তু ওই একটা সেকশনে যেত। কারণ ওই বয়সে এসে প্রথমত যে সেকশন থেকে আমরা উঠে আসতাম কোশ্চেন করতে পারতাম না, কোশ্চেনটা মানে এটা একটা ড্রব্যাক বলতে পারেন যে ফ্যামিলিরও বলতে পারেন কিংবা সোসাইটিরও বলতে পারেন। বাবা মায়ের বাবা মায়ের উপরে যে কোশ্চেন করবে তার ছেলে মেয়ে, সেটা এই ধরনের সেকশনে খুব মানে মানে সহজ এবং মেনে নেয় যে আমার ছেলে মেয়ে কোশ্চেন করবে কিংবা মানে ইয়ে দেখাবে, ওইখানে কিন্তু সেটা মারের পর্যায়ে চলে যেত। অর্থাৎ আমি বাবা মা আমি যেটা বলছি সেটাই সবচেয়ে ভালো বলছি, তুমি কোশ্চেন করাকে অর্থাৎ এই যে প্রবণতাটা আমাদের মধ্যে কিন্তু মানে সবসময় থেকে যেত। হ্যাঁ সেই ডিপ্রেশনটা অনেক বেশি ছিল ওইখানে। যেমন আমি জাস্ট ওইখানে যাচ্ছি যে একজন টিচার যদি কোনো কারণে আমার বাড়িতে অভিযোগ করতো সেটা মানে অ্যাকশন কিছুটা উল্টো, মানে আমার পড়াশোনাই হয়তো বন্ধ হয়ে যেত, কিন্তু এই সেশনে দাঁড়িয়ে সেটা হবে না। সেখানে ওইটা হতে পারে যে তোর টিচার কম বলে এবার গার্জিয়ান কল করে আমাকে ইয়ে করছে, বাবা তো প্রেশার দিয়েছে তুমি নিশ্চয়ই অন্যায় কিছু করেছো। এবার আমি ভয়তে না তো বাড়িতে বলতে পারছি না তো তুমি স্কুলে যেতে পারছো, বাড়িতেও বলতে পারছেন গার্জিয়ান কল করেছে, কারণ আমাকে বাড়িতে প্রচণ্ড মারধর করবে। অঙ্কের খাতাও বাড়িতে দেখা যে 69 পেয়েছি, কারণ আমাকে বাড়িতে দেখাতো আমি কী করে ম্যানেজ করবো। অনেকদিন পর বাদে তারপর টিচাররা গিয়ে বাড়িতে মানে গার্জিয়ান কল করে ডেকে এনেছে আপনার ছেলে কীভাবে তর্ক করে এই এইগুলো করে। পরবর্তীকালে যখন খাতা অন্য টিচার দেখে আমাকে হেড স্যার দেখেছিলেন তারপরে খাতাটা, আমি আমার দিক থেকে আমি ওই ডিপ্রেশনটা কোনো দিন কাটিয়ে উঠতে পারিনি, ঘটনাও কোনো দিন বলতে পারিনি যে আমি আমার ঠিকটাকে কী করে প্রতিষ্ঠা করবো, অর্থাৎ টিচারকে কী করে বাবার সামনে দাঁড় করিয়ে দেবো। আমি ঠিক কিন্তু আমি ওইখানে ভুল, আমি নিজের কাছেই ভুল যে আমি টিচারের সাথে মানে হয়তো তর্ক করে ফেলেছি, কারণ আমার ওই কনফিডেন্সটা ছিল যে আমি পেতে পারি না কিন্তু আমার হতে পারে না। এটা সব সেকশনই দেয়, ওই যে বললাম যে প্রাইমারি স্কুলে কেন একটা স্টুডেন্ট চাকরি করে এত ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও, আমি আমি নিজেকে ব্রিলিয়ান্ট বলছি না কিন্তু আমি দেখেছি আমার থেকে অনেক বেটার তারা, কিন্তু হারিয়ে যায় কেন, হারিয়ে যায় এই একটাই কারণে যে সবসময় ফিনান্সিয়াল নয় সবসময় হচ্ছে মেন্টালও, এবং ওই সেকশনটা ওইটা দেখেই অভ্যস্ত। এবং তার সবচেয়ে বেশি ভয় এইখানে শুধুমাত্র দাঁড়িয়ে যে ওই ভয়টা কাজ করে না যে আমি কার সাথে তর্ক করতে যাচ্ছি কোনো কোন সমাজে পড়তে যাচ্ছি, এই ভয়টাও কাজ করেছে যে আমি আমি যেখান থেকে বেরিয়ে এসেছি তারা আমার এই রিয়াকশনটাকে কীভাবে নেবে, অর্থাৎ আমি ফেল করে গেলে কী হবে, আমার পেছনে কিন্তু কোনো সাপোর্ট নেই। অর্থাৎ এটা কিন্তু একটা আমি যদি মিক্সড আপ হতো, অর্থাৎ আমি যদি বিভিন্ন সেকশন থেকে দেখতে পারতাম, আমার বন্ধুরা যদি হায়ার কাস্টের হতো কিংবা তাদের সাথে আমার মেলামেশাটা অনেক বেশি হতো, তাহলে কিন্তু এইটা অনেক কমে যেত। আমি যখন স্কুলেও পড়তাম আমার এই ঘটনাগুলো মানে আমি জাস্ট নিজের পার্সোনাল লাইফ থেকে বললে অনেক বেশি সুবিধা হবে, স্কুলের বন্ধুরা অতটা পাত্তা দিত না, কারণ আমি তখন ওই এসসি এসটিতে কিছু টাকা পেত 100-150 টাকা করে দিত স্কুলে, এই টাকাগুলো পেতাম কিংবা আমার ওই টাকা পয়সা লাগতো না যখন ভর্তির সময় কিংবা নতুন ক্লাসে, মানে অন্য চোখে তারা আমাদের দেখতো, সেটা আছেই ক্লাস রিপ্রেজেন্টেটিভেও অন্য চোখেই দেখতো, তাদের বন্ধুদের সাথে প্রি মিক্স আপ এই জিনিসটাও করতে পারতাম না। তারপরে দীপা বল, ভালো করে বল, বল না বল না না। আমার আমার হ্যাঁ সেটা কি আমাদের এখানে ধর শহরে দীপা তুই শহরে চিরকালই শহরে মানুষ হয়েছিস ঠিক আছে তো, এবং একান্নবর্তী ফ্যামিলিতে মানুষ হয়েছিস ঠিক আছে, মানে শহর কলকাতায় যে পাড়াগুলো ছিল মানে সে অর্থে বললে তুই হচ্ছিস একটা কলকাতার যে সুবিখ্যাত যে পাড়া কালচার সেই পাড়ার মধ্যে থেকে ওঠা আর কি, বিজয়গড়ের 6 নম্বর পাড়া ঠিক আছে তো। তো আমাদের এই পাড়ার মধ্যে কি কাস্ট আছে এইভাবে, মানে আমাদের আমাদের বাড়িতে যেমন আমাদের গ্রামে যেরকম বাবুপাড়া আছে, বামুনপাড়া আছে, জেলেপাড়া আছে, মালোপাড়া আছে, তোর ইয়ে পাড়া বাগদিপাড়া আছে, এই পাড়াগুলো আছে আমাদের ওখানে, এবং সেটা ডিস্টিংক্ট মানে সবাই জানে কিন্তু এটা মালোপাড়া এটা ইয়ে পাড়া সবাই জানে, এটা এখনো আছে। শহরের বাংলা সেটেলমেন্ট গুলোতে ভালোই আছে, মেলামেশার ক্ষেত্রে আরো একটা, হ্যাঁ আমি অফিসে যেহেতু একটা জায়গায় কাজ করি সায়েন্স স্ট্রিটে, খুব নাম করাই অফিস, একটা এক্সাম্পল দিতে পারবো, অফিসের 50-60% যারা চাকরি করে কারোর ভাই দাদা মামা কাকা জেঠু হাত ধরে বসে। আর সব এই জিনিসটা বলবো তার আগে একটা ঘটনা করি, বছর 10-15 যখন বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই হত প্রথম তুই জল খেয়ে নিস, এরকম দেখা করে চাকরি পেয়ে পায় প্রতিষ্ঠিত ছিল, তাদের ছেলেমেয়েরা আমার স্কুলের মধ্যে অনেকে পড়তো, একটা সময় পর্যন্ত আমি জানতামই না যে মানে এসসি এসটি ওবিসি এই ব্যাপারগুলো জানতাম, একমাত্র মাধ্যমিক পরীক্ষা ফর্ম ফিল আপের সময় আমি জানতে পারলাম যে ওরা অমুক ওরা তমুক এরকম একটা ব্যাপার, এমনি কোনো মানে নর্মালি ছিল কোনো মানে এই ব্যাপারগুলোই আমি জানতাম না। তো ওই সময় গিয়ে আমি জানতে পারি যে এরা এরকম কিছু বিল আউট করছে, এরকম কিছু জিনিস তাদের জন্য এক্সট্রা ফেসিলিটি কী আছে সেগুলো খুব একটা সেই সময় জানতাম। তো আমার বক্তব্য হচ্ছে যে যারা ধরুন একটা চোখে উঠে গেছে, হ্যাঁ মানে তার সোশ্যাল স্ট্যাটাসটা অন্যরকম যায়, মানে আমার এক বন্ধু ছিল যার বাবা জাহাজে কাজ করে, তাদের যা ফিনান্সিয়াল অবস্থা ছিল আমাদেরও সেরকম ছিল, মানে কিছুই ছিল সেরকম একটা অবস্থা। তো তারা তাদের ছেলেমেয়ের এখন বিভিন্ন ফরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, হ্যাঁ সেরকম একটা জায়গা, তারা হয়তো এই মানে এখন ওই এসসি এসসি এর ব্যাপারেই নাই, মানে মানে গ্রিপ থেকে বেরিয়ে গেছে আর ওই সব ব্যাপারই নাই। আমার বক্তব্য ছিল যে এই যারা একটা জেনারেশন পেয়ে গেছে, হ্যাঁ যারা একটা ফিনান্সিয়ালি যারা একটা বেটারমেন্ট জায়গা আছে, তাদেরকে তাদের মানে সেকেন্ড টাইম যখন তারা যখন অ্যাপিয়ার করছে বা তাদের নেক্সট জেনারেশন যখন অ্যাপিয়ার করছে, আর যখন একটা যারা ফার্স্ট জেনারেশন যে মূলত মানে একটা জায়গা থেকে অ্যাপিয়ার করছে পড়াশোনা করার বা কোনো একটা সুযোগ সুবিধা, তো তাদের মধ্যে একটা বিশাল ডিফারেন্স হয়ে যাচ্ছে। তা তাদের কি এই এই ফেসিলিটিগুলো কিন্তু দেওয়া উচিত বা ক্যারি করে নিয়ে যাওয়া ক্রিমিলিয়ার ক্রিমিলিয়ার যেতে বলতে, হ্যাঁ মুসলমান সবাই বা খুব কালো, খুব কালো সেটা চ্যাটার্জি কিন্তু খুব কালো, ব্যাপারটা হচ্ছে যে আদারের যে ক্যাটাগরি এটা মানুষ মানে বিভিন্নভাবে তৈরি করে যে কে আমার মতো মানে নয় আর যেই একটু অন্যরকম তাকেই হচ্ছে ওই আদারের ক্যাটাগরিতে ফেলে দেয় যে এর দ্বারা কিছু হবে না, বা যারা কথা থাকলে না অবাধ্য প্রশ্ন করে মানে এইভাবে একটা মানে বড় ক্যাটাগরি করে দেয়। এসসি এসটি যে নিয়ে মানে এসটিদের উপরে সেটা আমাদের রাখতেন রাখতেন তো এসটিদের উপরে এই মূলত আমাদের চ্যাটার্জি ঘোষ ঘোষ মিত্র চক্রবর্তীদের যেটা সমস্যা আমি যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে এই মালগুলো তো এই রিজার্ভেশনের চক্করে সোশ্যাল মোবিলিটির সিঁড়িটা ধরে নেবে, হ্যাঁ এবং কালকে আমার সামনে আমার ইকুয়াল জায়গাতে চলে আসতে তাহলে এই লেজারকে ব্যবহার করে ও তো পারবে না, আমি সারা জীবনকে বলবো যে হ্যাঁ তুই কী করলি তোর কী হবে, পিটি দেখালাম বা ইগনোর করলাম, আমি আমার একটা হায়ার পজিশনকে মেনটেন করলাম। মূলত এসসিদেরকে নিয়ে মানে হায়ার ক্লাসেস একটা অ্যাংজাইটি কাজ করে যে এ কিন্তু মোটামুটি কাটিয়ে ফাঁকিয়ে আমার জায়গায় চলে আসবে, এর ছেলে হয়তো আমার ছেলের থেকে বেটার ইনকাম করবে, এ একটা অ্যাংজাইটি কাজ করে এবং অ্যাংজাইটির জায়গা থেকে রিজার্ভেশনের উপরে একটা রাগ আছে। এটি ক্রিমিনালের যে হাজির লোকজন যখন বলে মানে হ্যাঁ এটা বলে যে ব্যাংকের অফিসারের ছেলে হচ্ছে আইএএস পরীক্ষায় পেয়েছে, ব্যাপার হচ্ছে যে এটা তো ঘটে বা যদি আমরা দেখি যে কত পরিমাণ ব্যাংকের প্রফেশনালি অফিসার থেকে অফিসার হওয়ার লোকজন এসেছে, ফলে ব্যাপারটা হচ্ছে যে এইটা অনেকটাই যে মুসলিমদের প্রতি যে একটা রাগ যে ওরা তো হচ্ছে ভারতকে মানে নিজেদের দেশ মনে করে না, হ্যাঁ বা ওরা এটা খায় আমরা যাকে মা বলে ডাকি, হ্যাঁ মানে এই একটা আদার। এবং এসিদের নিয়ে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে ওই রিজার্ভেশনের যে ল্যাডারটা, ওই ল্যাডারটাকে না ভাঙতে খাললে এখানে কোনোদিনও পায়ের নিচে রাখা যাবে, মানে আমি যাকে ছোটো বলে মনে করছি যাকে ছোটো বলে ব্যবহার করছি ব্যবহার যখন করছি তখন অ্যাংজাইটি নিয়ে ব্যবহার করছি কালকে তো আমার থেকে ওপর চলে যাবে। হ্যাঁ আমার মনে হয় যে মানে এসসি এসটিদের উপর তো একটা আছে মানে রাখতে আছেই, আদিবাসীদের উপর সেটা কম তুলনামূলকভাবে কম, কারণ তার থেকে কম্পিটিশন পাওয়ার মানে চান্সটা অত বেশি ধরে না। ব্যাপারটা হচ্ছে বিশ্বাস মন্ডল এরা কিন্তু উঠে চলে যাচ্ছে। তা এদের কিন্তু একটা প্রবল অ্যাংজাইটি কাজ করে যে আজকে এটাকে আমি মানে বলবো যে তোদের আর কি সরাচার, কালকে শুধু যদি দেখা যায় যে মানে আমাকে হচ্ছে বাড়িতে গিয়ে ছেলেকে টিউশন করতে হচ্ছে, ব্যাপারটা কেমন হবে, মানে এ একটা অ্যাংজাইটি কাজ করে এবং এই জায়গা থেকে খুব রাগ আছে। হ্যাঁ, কি তুমি উদাহরণটা কি দিলে যে ওর বাড়ি গিয়ে আমাকে টিউশন করতে হচ্ছে, মানে কোনো না কোনো ভাবে একটা ওর সঙ্গে আমার একটা ইকোনমিক এক্সচেঞ্জ আসবে যেখানে কি না সামাজিক মানে ইয়েতে আমি হচ্ছে যেন ওর থেকে বেনিফিট নিচ্ছি বা ও আমায় কোনো না করছে এরকম একটা মানে পজিশনিং হয়ে যাবে। আগেও যে ঘটনাটা আমি জাস্ট অফিসে গিয়ে, আমি যেহেতু 4 বছর এখানে জয়েন করেছি মানে এখনো গল্পগুলো শুনি, যখন মুসলিম ছেলেরা কোনো অ্যাপ্লিকেশন করতো হচ্ছে প্রথমেই ফর্মগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, বলছে এইখানে কাটাদের জায়গা নয়, প্রথমেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডিরেক্টর এবং হেডের অফিস থেকে ফর্মগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হতো। এখনো অবধি যদি দেখি সংস্কৃতিতে লাস্ট বোধ হয় একজন টিচার জামাল স্যার মনে আছে, উনি বোধ হয় ফ্যাকাল্টি ছিলেন, এখন বোধ হয় একজন মুসলিম ফ্যাকাল্টি ছিলেন আছে কি না আমি বলতে পারবো না, প্রথমেই ফর্মগুলোকে ধরে ছিঁড়ে ফেলা হতো, এটা কাটাদের জায়গা দেওয়া যাবে না। ওরা প্রথমেই পপুলেশন বাড়িয়ে দিচ্ছে, এখন যদি ওরা সুযোগ সুবিধাও পায় বেশি মানে অত ওদেরকে যদি সুযোগ সুবিধাও আমি দিই তাহলে ওদেরকে মানে একদিন মাথায় ধরে নাচতে হবে, এটা বেসিক্যালি তাই সায়েন্সের মতো জায়গায় ওদেরকে জায়গা দেওয়া। নিউক্লিয়ার টেকনোলজি আমি ওদের এলিট টেকনোলজি ওদের শেখানো, এখন যদি এলডিসি বলে না লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে এমনি সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বোধ হয় একজনও নেই, গোটাচারের এলডিসি আর লোয়ার ডিভিশন ক্লার্ক এ ধরনের আছে, সায়েন্টিস্ট বোধ হয় আমার জানা নেই, লাস্ট যে স্যারটা ইয়ে করেছেন উনি জামাল স্যার এখন আছে কি না আমাকে মানে আমি আমাকে কনফার্ম হতে গেলে খোঁজ নিতে হবে, রীতিমতো খোঁজ নেই মানে রীতিমতো খোঁজ নিতে হবে যে মানে আছে কিনা মুসলিম সম্প্রদায়ের কোনো ফ্যাকাল্টি এখানে প্রফেসর কিংবা ইয়ে কমটাই ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এই রিজার্ভেশন লেটারের আগে তো ইসলাম ছিল লেট যে আমি তো মানে সোশ্যাল স্ট্রাকচারকে পুরো বাইপাস করে চলে যাবো, এক্স্যাক্টলি ঠিক আছে ওটাই বলছি, ভাষা স্বীকৃতি নেবো মুসলিম হয়ে যাবো হয়ে যাবো রাজকর্ম খালি তুই ব্রাহ্মণ হয়ে করতে পারবি, এই একটা মানে বাইপাস করার জায়গা ছিল, এই কারণে রাগ আছে। আপনি মুসলিম বানাবেন কেন কি অসুবিধা, না আমাদের কোম্পানি না মুসলিম না তো জব ডেসক্রিপশন লিখে পাঠাননি, ওটা না আমরা তো লেখা যায় না, একটা সুবিধা কি মানে পাওয়ারটাকে ভীষণভাবে ইউটিলাইজ করা যায়, অর্থাৎ যখন সিলেকশন প্রসেস হয় তখন সিলেকশনে কেউ কোশ্চেন করে না, রিটেন এক্সামও খুব একটা হয় না, ভেরিফিকেশন ক্রস ভেরিফিকেশনও হয় না, ফলে যে সেকশনটাকে ম্যাক্সিমাম বসানো হয় সবই ম্যাক্সিমাম কিন্তু উচ্চবর্ণ, ফলে এই ক্লাসটাকে মানে রিজার্ভেশন খাতা কলমে খুব সুন্দরভাবে আছে ঠিকই দেন মেনটেন টাইম, অর্থাৎ এইগুলোকে যখনই ক্রসে লাস্ট 5-7 বছরে বোধ হয় এই চেকিংটা খুব ভালো করে হচ্ছে এবং এই মেনটেন করার জন্য প্রেশারাইজড করা হচ্ছে, বাট অন্যদিক থেকে গভর্নমেন্ট পলিসি হচ্ছে যে নাম্বারটাকে কমিয়ে দাও, অর্থাৎ রিটায়ারমেন্ট দেখে আমি নাম্বারটাকে ইনক্রিজ করবো না, প্রত্যেক বছর 10% করে যে লোক সংখ্যা নেওয়া হচ্ছে এই ধরনের সেন্ট্রাল ইনস্টিটিউটগুলোতে তার নাম্বারটা কমিয়ে দিচ্ছে, ফলে জেনারেল কাস্ট থেকে যেহেতু ইয়ে মানে নাম্বার কমে যাচ্ছে ফলে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে না, হ্যাঁ প্রজেক্টের লোক নিচ্ছে ঠিকই কিন্তু সেই প্রজেক্টের লোকে কজন মানে ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অর্থাৎ প্রজেক্টে আমি যে স্টুডেন্টকে নেবো যে ফ্যাকাল্টিটা সিলেক্ট করবে সে প্রথমেই একজন হায়ার কাস্টের স্টুডেন্টকে সিলেক্ট করে কারণ সে লোয়ার কাস্টের স্টুডেন্ট থেকে ভালো জানে, তাকে প্রথমেই বাদ দিয়ে দিল স্ক্রিনিং সুটেবল নয়, এই ডিসক্রিমিনেশনটা রয়েছে। সেকেন্ডলি সোশ্যাল স্ট্রাকচারে আর একটা কথা বলবো, সোশ্যাল স্ট্রাকচার যদি বলি, নিউটনে আমি একটা মানে ইয়ে করেছি, আমি একটা জায়গা নিয়েছি, সেখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু বন্ধুবান্ধব ওই কোঅপারেটিভ ফ্ল্যাটগুলো হয় ওরকম হয়, তো সেখানে দাঁড়িয়ে যখনই আমি নতুন বন্ধুদের পুশ করার চেষ্টা করেছি, বিভিন্ন অনেকেই ছেড়ে দেয় কোঅপারেটিভ, প্রথমে জিজ্ঞেস করে কোন কাস্টে কোন সেকশনে জিজ্ঞেস করে, যারা ওনার কোঅপারেটিভের যারা ওনার, তাই নাকি? হ্যাঁ, যে কাস্ট জিজ্ঞেস করে মুসলিম কিনা প্রথমে জিজ্ঞেস করে, হিন্দু না মুসলিম, তারপরে কোন কাস্টে, যখনই মুসলিম শোনে প্রথমত না, সেকেন্ডলি যখন SC/ST শোনে তখন না, অর্থাৎ সোসাইটিতে বাকি 5-6 জন যারা রয়েছে তারা হায়ার কাস্টে। এবং যখন এই যে এই জিনিসগুলো হয়েছিল, আমি বলবো 5-7-10 বছর আগে কিংবা 15 বছর আগে, এই যে ডেভেলপমেন্টের এই যে জিনিসগুলো, যারা প্রথম লটারি পেয়ে গেছিলো তারা ইটস ওকে, যারা মুসলিম পেয়েছে পেয়েছে, যারা SC পেয়েছে পেয়েছে, যারা বিভিন্ন রকম রিজার্ভ ক্যাটাগরি ছিল তারা পেয়েছে পেয়েছে, যখন ছেড়ে গিয়ে রিপ্লেস করে কোথাও, তখন কিন্তু এই প্রশ্নটা সবার আগে আসে, এটা কোন সেকশন মুসলিম, এরা কোন কাস্টে। অর্থাৎ এই সেকশনটা SC/ST শুধুমাত্র ইকোনমিক্যাল নয়, এর মেন্টাল এফেক্টটা অনেক বেশি। না, তুমি আমাকে এটা বলো, তুমি তো ইতিহাসের ছাত্র, তো তুমি বলো যে ইসলাম কেন ল্যাডার ছিল? ইসলাম ল্যাডার ছিল, প্রথম কথা হচ্ছে ইসলাম এসে মানে ইসলাম তার নিজের দেশে প্যাগানদের যে প্রবলেমগুলো সেগুলোকে সে অ্যাড্রেস করে তার একটা সোশ্যাল সলিউশন দিয়ে সে উঠে এসেছে। না, আমি হিস্টোরিক্যালি বলছি যে দেখা কোন সময়টা এসে আমাদের দেশে এখানে যখন আসে, এবার ব্যাপার হচ্ছে যে মানে ইসলামকে নিয়ে আমাদের মানে এখানকার যারা শাসক গোষ্ঠী ছিল, শাসক গোষ্ঠীগুলো তাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় কি করবো, তাদের হচ্ছে তারা আবার সবাইকে জবন বলতো, মানে ব্যক্তিগত বৃদ্ধদেরকে জবন বলতো, হ্যাঁ, তুর্ক আফগানদেরও জবন বলতো, হ্যাঁ, তো জবন বলে করো ওদের ছোঁয়া জিনিস খাওয়াটা বলে একটা ব্যাপার ছিল। এবার এই সোশ্যাল এবার এরা যখন ক্ষমতায় আসতো, ওদের যুদ্ধ জায়গা করে মাফিক করে একটা জায়গায় সেটেলমেন্ট করলো, একটা দুর্গটুকু করলো, আর বাইরের লোককে দিয়ে তো সব কিছু চালানো হয় না। তো নতুন যখন লোক আসবে বা কারা আসবে, আসতে মূলত হচ্ছে মানে এটা আমি এই মুহূর্তে নির্ভর দিতে পারবো না, তবে এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা যদি দেওয়া যায় মানে এই অ্যানালজি মানে আমি যদি একেবারে সেই বক্তিয়ার খলজি থেকে ভিনাপ করে দেওয়া দিই, তাহলে ব্যাপারটা দারুণ খারাপ যে কেন মানে এই যে মানে বাক পুনর চুক্তি, হ্যাঁ, মানে কেন বারেখানে হচ্ছে যে মানে এই যে হিন্দু ঐক্য, হিন্দু ঐক্য থেকে বারবার SC/ST ST নয় ব্রাহ্মণরা ফার্সি শিখে চলে যাচ্ছে চাকরি করবে, সে সবসময় অনুগত একটা অংশ, আর SC/ST যে অংশটা মানে এসসি কেন মানে বৈশ্যরাও যাবে মানে বাকিরা, মানে মূল জায়গাটা হচ্ছে যে মানে আমি তো এখানে চুপ করতে পারবো না, আর একটা এখানে একটা ইগালিটারিয়ান একটা ব্যাপার আছে। এবার আমি সেটা নিজেও অবজার্ভ করেছি, ধরে এক পার্সাকাসে এসে বিরাট বেন্টি বেন্টি বা আমাদের মার্সিডিস বেঞ্চের গাড়িওয়ালা কারণে একটা ওয়ার্কশপ আছে, সেখানে মানে জামা কাপড় ছেড়ে দিয়ে লোক কাজ করছে, মানে ইকোনমিক ডিসক্রিমিনেশন কিন্তু ভয়ঙ্কর আছে। কিন্তু যেটা আছে, ভাই আজকে কালকে আমি ছুটি নেব, যে হ্যাঁ ভাই তুমি নিতে পারো, ভাই বলছে। আমাদের এখানে যেরকম মারোয়ারিটা আমি হুজুর পায়ে লাগু, মানে হাও কিছু কেউ যায় না আজকাল, কিন্তু একটা এরকম দেয় আর কি, মানে এই যে একটা ব্যাপার কিন্তু মুসলিমদের মধ্যে নেই। কারণ মুসলিমরা যখনই নতুন কেউ আসে তাকে হচ্ছে একটা হ্যাঁ ভাই আমরা সব ভাই দেওয়া দেয়, এই একটা স্পেস দেয়, এবং এটা একটা ব্যাপক ফ্রিডম, যে ব্যাপক ফ্রিডমের জন্য মানে আমার তো মানে মানে এখনো এখনো ধরা যাক মানে আমার চেষ্টা করছে, এবং তার মূল স্মৃতিটা হচ্ছে যে এই যোগেন মন্ডল গিয়ে যখন কেসটা খেলো, মানে ওইটা যদি না হতো মানে বাংলাতে দলিত মুসলিম ঐক্য যদি হয়ে যেত, তাহলে কিন্তু এই বর্ণ হিন্দু রাখ আছে যদি কোনোভাবেই নিজে খুব একটা পায়েতলে মাটি পেত না এবং হিন্দু বর্ণ হিন্দু রাজনীতি এবং ঔপনিবেশিক রাজনীতির মূল জায়গাটাই ছিল হচ্ছে যে ব্যাপক শোষিত জনগণ যারা কিনা সামাজিক বৈষম্যের জায়গা থেকে দেখা যায় প্যারামিটারে, তাহলে মূলত হচ্ছে যে ওই মুসলিম এবং দ্বৈতলি। তো এদের মধ্যে যদি কোনো রকম কিছু একটা ইস্যু রেখে দেওয়া যায়, মানে এক হয়ে গেলে আসলে প্রচার করেছে। তুমি বলছো যে এই গোটা সমস্যাটা ব্রাহ্মণ্যবাদের সঙ্গে জড়িত, বা এই যে আপার কাস্টিজমের মানে সে তার যে হেজিমনির সঙ্গে জড়িত আর কি? আপার কাস্টের হেজিমনিটা তো মানে আমার যেটা ধারণা সেটা প্রধান হচ্ছে, মানে সেটা হচ্ছে মেরুদণ্ড, সেটার উপর দাঁড়িয়ে আছে। এবার এই হেজিমনির বিভিন্ন রকমের, আমার কথা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই হেজিমনি আপার কাস্টের যদি হেজিমনি থাকেও, তার তুমি অর্থনৈতিক কোনো মার্কার আছে কি না? মানে সেটা হচ্ছে সমাজের, মানে সমাজের সঙ্গে একটা মানুষের যোগ কোথায়, সেটা হচ্ছে সে সেই সামাজিক পরিমণ্ডলে সে তাকে সমাজ যে কাজের জন্য রেখেছে সেইখানে যোগ। আমাদের সমস্ত ইয়ের মধ্যেই আছে হচ্ছে একটা কাজের যোগ, আর কাজের যোগ, কাজ ছাড়া কিন্তু কোনো মানে যোগকে যোগকে যোগকে ভাবা যায় না। সমাজের সঙ্গে ব্যক্তির যোগের মধ্যে কিন্তু কাজে কাজ কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর, কাজটা হচ্ছে লিংক। হ্যাঁ, তাদের মানে কত শতাংশ দলিত, মানে দলিতদের মোট জনসংখ্যা কত, পুলিশের কত, আমলা কত, নেতা কত, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কত, মহাবিদ্যালয়ের অধ্যাপক কত, হাই স্কুলের কত। মানে ব্যাপার হচ্ছে যে মানে এই যে সোশ্যাল মোবিলিটির যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা মানে কেন, এবং এত বছর ধরে মানে এতগুলো কমিশন করতে হচ্ছে কেন, বিধিমণ্ডলকে আসতে হচ্ছে কেন, হ্যাঁ, বা ব্রিটিশদেরকে ভাবতে হচ্ছে কেন, তার মানে কোথাও একটা খিঁচ আছে। এবং আজকের যে রিয়াকশন, এই যে বলা হচ্ছে যে তুলে দেওয়া হবে, বা হচ্ছে যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ক্যাটাগরি করে এই যে কাস্ট বেসড রিজার্ভেশনটাকে ডাইলিউট করা হচ্ছে, মানে এইগুলো সবটাই তো একটা রিয়াকশন। ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু মূল সমস্যা হলেই যে সে সবসময় ওপরে থাকবে, সবসময় মেরে যাবে এবং একইভাবে মেরে যাবে তা তো হয় না। যেটা হচ্ছে যে আজকে মন্ডল কমিশন হয়েছে, তার কিছু সুফল এসছে, তার উপর দিক থেকে আজকে রিয়াকশন আসছে। এবং আজকে সেটাই ফিরে যাচ্ছে, সেটা হচ্ছে যে ধরো আজ থেকে 50 বছর আগে বা স্বাধীনতার সময়, তখন সমাজে একটা কি, সমাজে মানুষের এঙ্গেজমেন্টের যে যে মূল ইয়েগুলো ছিল, যেমন ধরো আমি বললাম এটা দপ্তরি, এটা একটা কাজ, মানে কি যে অফিসে কাজ করে কোনো একটা, আর এটা হচ্ছে শিক্ষক, সে অফিসে কাজ করে না কিন্তু তার একটা সমাজের সঙ্গে তার যোগাযোগের জায়গাটা হচ্ছে সে শিক্ষক। আমি কোনো একটা পেশাকে শুধু সেই পেশা বলে দেখছি না, তার সঙ্গে সমাজে কানেকশন হিসেবে দেখছি, বুঝতে পেরেছো তো? মানে হ্যাঁ, এবার হচ্ছে যে ধরা যাক সে হচ্ছে চাষি, ঠিক আছে, সমাজের সঙ্গে তার কানেকশন পয়েন্ট হচ্ছে সে চাষি, ব্রডলি তাকে কিন্তু লোকে চাষি বলে দেখছে, বুঝতে পেরেছো? এই যে ডিভিশন, মানে ইংরেজিতে বললে ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজন, আর বাংলায় বললে যে যে যে ধরনের পেশায় যুক্ত, এরকম যে ব্রড ক্যাটাগরি, ঠিক আছে, এটা হচ্ছে ধরো স্বাধীনতার সময় বা তার কিছুটা পরে আর এখন। প্রথমত এই দুটোর মধ্যে কোনো চেঞ্জ এসছে কি না, এবং লোকের চেঞ্জ হয়েছে কি না, ধরো এই অংশের লোক আগে এই ধরনের কাজ করতো, এখন এই ধরনের কাজ করে, এরকম কিছু কি হয়েছে? দেখো ব্যাপার হচ্ছে যে মানে একটা বড় অংশে, মানে এই যে ব্রিটিশদের তো এই বিভিন্ন রকম নীতি, আম্বেদকরের আশা এবং পরে বিশ্বজনীত হচ্ছে বিধিমণ্ডলের কমিটি, এবং লাস্টে ওই যে তোমার যে তোমার মুসলিম অভিষেক যে রিজার্ভেশন এইগুলো করে তো মানে সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রচুর লোক আজকে উঁচু পেশাতে এসছে, এবং আসার উঁচু পেশা মানে বলছো যেগুলো দপ্তরি বা ওই ধরনের, মানে যেগুলো ইন্টেলেকচুয়াল লেভেল, আমি বলছি যে ধরা যাক মানে আমি প্রচুর লোককে দেখছি, মানে আমি ছোটবেলাতে এত দেখতাম না, আমি আজকে দেখছি যে স্কুল টিচার, হাই স্কুলের মাস্টার, WBCS এর বিভিন্ন অধ্যাপক, মানে বাঙালি মুসলিম প্রচুর উঠে এসছে। আচ্ছা, এবং বিশ্বাস মন্ডল, বিশ্বাস এবং মন্ডল, মানে মূলত বিশ্বাস এবং মন্ডল একটা সময় কি কিন্তু বাংলাতে পাওয়াতে একটু মুশকিল হতো, তারা মূলত করতে যেত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবে। হ্যাঁ, মানে সেটা পোস্ট টেলিগ্রাফ আছে, আরো সব ডিপার্টমেন্ট আছে, রেল আছে, কেন তার কোনো রিজার্ভেশন দরকার, সেটা ওখানে আগে খোলে এবং আগে ফোর্সফুলি ইমপ্লিমেন্টেড। রাইট, হ্যাঁ, বাংলাতে কিন্তু অনেক পরে পরে হয়। হ্যাঁ, এবার এইটা তো খুব হয়েছে, মানে এগুলো ফলে তো লোকজন এসছে, যত লোকজন এসছে তত তাড়াতাড়ি মানে ক্রিমিলিয়ার খোঁজা, কিভাবে ওকে বাদ দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, মানে চোখ কাটানো, বিভিন্ন ভাবে হ্যারাস করা, বাড়ি ভাড়া না দেওয়া, জমি কিনতে না দেওয়া, বা কোঅপারেটিভ সোসাইটিতে শেয়ার না করা, না আমি যদি হাতে মারতে না পারি আমি হাতে মারবো, আধিপত্য তো আধিপ হওয়া সেটা সে যদি দেখে যে আমার অর্থনৈতিক আধিপত্যের জায়গাটা কোনোভাবে চ্যালেঞ্জ হচ্ছে, হালকা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি অন্য যে জায়গাতে আমি আমার রিয়াকশন দেখাব, সে আমি আমার রেজিস্ট্যান্সকে তৈরি করবো এবং মানে যা হয় আর কি। সেটা কি গত কুড়ি বছরে কোনো চেঞ্জ হয়েছে? সেটা কুড়ি বছরে যেটা চেঞ্জ হয়েছে, মানে যেটা আমি আমার মানে আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছি এমন ব্যাপার তো নয়, কুড়ি বছরে যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে মানে বাংলার ক্ষেত্রে আমি বেশি দেখতে গেছি যে এই উচ্চপদস্থ ইয়েতে এসসি এসটি মানে আমি আমার দেখাতে আর কি মানে পুরোটাই হচ্ছে এম্পিরিক্যাল কিন্তু, হ্যাঁ, তো কিছু লেখা টেখা কোনো জায়গা নেই, যেটা খুঁজলে সেটা আরও মানে ইয়ে হবে, তা আমার মনে হয় এটা ঠিক। এবং দলিত মুসলিম থেকে প্রচুর লোক উঠে এসছে এবং উঠে আসাতে মানে একটা ব্যাপক তো দিয়ে আসার তো হয়তো দেশি তরণ পার্থক্য, তোমার প্রশ্ন হচ্ছে যে চেঞ্জ এসছে কিনা, হ্যাঁ চেঞ্জ তো হয়েছে, কিন্তু উল্টো দিক থেকে ঠিক চেঞ্জ হয় না, ব্রাহ্মণের ছেলে কি কি কিন্তু মানে খুব ব্যাপক মানে ব্রাহ্মণের ছেলে চাষ করছে এরকম মানে সে হচ্ছে বাবা পুরুষগিরি করে আর গান ছেলেটা তক্ষ খোঁজটা পাচ্ছে না বলে সে যে মানে শ্রমের কাজ করতে গিয়ে দেখাচ্ছে মানে চাষের কাজে চলে গেছে, মানে আমি বলছি যে রিভার্স মোবিলিটিটা আসেনি, হ্যাঁ, মানে আমি বলছি সিঁড়িটা কাজ করেছে সাপ কাজ করে না। রাজশ্রী, আমি একটা হচ্ছে গিয়ে আমি মানে আমাদের একটা পেপার করেছিল, আমাদের করেছিল অকুপেশনাল মোবিলিটি বলা হয়, মানে ধর হচ্ছে ডাক্তারের ছেলে ডাক্তার হবে কিনা বা কৃষকের ছেলে ডাক্তার হবে কিনা, এই যে একটা মার্কার, মানে এটা মার্ক করবো কি করে, এই যে একটা ঊর্ধ্বগতি বা অধোগতি, মানে ডাক্তারের ছেলে চাষি হবে বা ডাক্তারের ছেলে ডাক্তার হবে বা কৃষকের ছেলে ডাক্তার হবে, এইটা কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে তোমার হাইপে, এই যে ধর সোশ্যালি যে মানে কি বলবো মানে যেগুলো সম্মানের আপাতত ভাবে সেই সম্মানের যে কাজগুলোতে সেখানে কিন্তু উচ্চবর্ণের অ্যাকচুয়ালি অধিকার এখনো আছে, এবং ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, কৃষকের ছেলে ডাক্তারই, অকুপেশনাল মোবিলিটি রেট কিন্তু ডাক্তারের ছেলে ডাক্তার হওয়ার যে ওই যে মানে একই রকম মানে কনফিডেন্সের যে রেটটা সেটা অনেক কম, মানে কৃষকের ছেলে ডাক্তার হবে এটা কিছু সময় আফটার মুন্ডু কমিশন একটা স্পাইক হয়েছিল, কিন্তু পোস্ট সাচার কমিশন, অমরনাথ মিশ্র কমিশন, সেটা কিন্তু আবার একটা ডাউন হয়েছে। এবং এর কারণে যেটা বলা হচ্ছে যে টোহারাল ইকোনমি একটা স্লামডাউন এখন ওই যে বলেন যে বিদ্বেষ মানে উচ্চ শ্রেণীর বিদ্বেষটা কেন এত বেশি, ফলে মানে ওরাও সুযোগটা অনেক কম পাচ্ছে, ফলে বিদ্বেষটা তৈরি করছে এই কারণে যে যেন নিচু বর্ণের মানুষগুলোই সব সুবিধা নিচ্ছে তাই আমরা জায়গাটা পাচ্ছি না, আসলে যে জায়গাটা অনেক ন্যারো হয়ে গেছে এই জিনিসটা কেউ বুঝতে চাইছে না কিংবা চেষ্টা করছে না। আগে যেমন একশোটা চাকরি থাকলে ঠিক আছে, পনেরোটা ওরা বেরিয়ে চলে গেল ঠিক আছে, বাকি পঁচাশিটা আমি বলবো না, এই তুমি বলো বল কিছু বল, যে যদি কিছু বলার থাকলে তুমি মানে ইয়ে করে যাও, বিহু আমার বক্তব্য হচ্ছে মানে ওই দাদার বলছি যে মানে একটা জায়গার কাজ বলতে কি বোঝাতে চাইছি, মানে গ্রাম থেকে ধরো কেউ আসছে, কেউ আসছেন বা তাকে যে গিয়ে পিএইচডি করতে হবে বা তাকে যে খুব বড় ডাক্তার হতে হবে, এর বাধ্যবাধকতা কি আছে? কৃষকের ছেলে কৃষিকাজ করছে সেটা সম্মানের সাথে মানে আসলে ওই উনি যেটা বলছিলেন মানে ডাক্তারি করলে 500 টাকা ভিজিট পাবো আর কৃষি কাজ করলে আমি সেই ইয়েটা পাবো না, সেই জায়গাটা থেকে কিছুটা আমার মনে হয় যে ওই পেশাটা না করাই ভালো বা ওদিকে না যাওয়াই ভালো, এরকম একটা প্রবণতা কাজ করে। আচ্ছা, মানে শিক্ষার মাপকাঠিটা তো আর মানে এখনকার যে সিস্টেমেটিক শিক্ষা সেটা তো আর এই পিএইচডি করলাম বা আমি মেডিকেলে কোনো রিসার্চ করে ফেলেছি এরকম তো বিষয়টা নয়, মানে এরকমভাবে কেন ভাবা হচ্ছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। আমি এটা ওর কাছে প্রশ্ন করলাম, দাদা তখন বলছিলেন যে গ্রাম থেকে আমরা বেরোচ্ছি বা ডাক্তার হলেই আমি প্রাতিষ্ঠানিক একটা সম্মানের জায়গা পেয়ে যাবো বা কৃষক থাকলে আমি সেটা পাবো না, এটাই বা এটা এটা কি সমাজে প্রতিষ্ঠিত রুল নয়? আমার প্রশ্ন হচ্ছে সমাজের রুল না, সমাজ আমি একটা কথা বলি। এবার আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে মানে এই জায়গাটাতে সমস্যাটা কোথা থেকে শুরু হয়? সমস্যাটা আমি ছোট একটা एग्जांपल দাও, কেন সেই সম্মানের ব্যক্তি নন সেটা সেই আমাদের সোসাইটি সেভাবে দা দা দা ও ও কিন্তু এক্সট্রা একটা কথা বলে দিয়েছে যে মানে কৃষি বৃত্তি হিসেবে ডাক্তারির থেকে কমা কেন, কমা কেন? এক, দুই হচ্ছে ও যেটা বলছে যে কারণ উপার্জন কম, ও দ্বিতীয় তাই তো বলছে, সেটাই তো এতক্ষণ একটা আলোচনা তো সেটা একটা প্রমাণিত হলো। শুধু তাই আমি আমি দুটো দিক বলি, প্রথম হচ্ছে একজন ডাক্তারি পেশা যিনি করেন, আমি শুধুমাত্র ডাক্তারটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডাক্তার বলতে পারি, ইঞ্জিনিয়ার বলতে পারি, উকিল বলতে পারি, কিংবা একজন প্রফেসর বলতে পারি, সেটা আমি শ্রম বিভাগে যদি দেখি যে খুব সহজ উত্তর আছে, ডাক্তারের ছেলে কৃষি কাজ করতে জানে না, আমি নিচু চোখে দেখছি না, মানে আমাদের সমাজ সেটা দেখছে। এবার কৃষকের ছেলে ডাক্তারের ছেলে কৃষি কাজ জানে না, এই স্টেটমেন্টটা দিয়ে দিলাম এই অবধি গিয়ে থেমে যাচ্ছি, মানে তার সেই পরিস্থিতিটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব? একটা কারণ আমি বলতে পারি, সেটা হচ্ছে যে সমাজের যে একটা গতির যারা নিয়ে লিখেছে ঠিকেছে তারা বলে যে কায়িক শ্রমের কাজের থেকে মানসিক শ্রমের কাজ হচ্ছে উন্নত কাজ, ইন্টেলেকচুয়াল জব, ফলে ডাক্তারি সেটা নিশ্চিতভাবে এই যে কৃষিকাজ যেটা কিনা মূলত কায়িক শ্রমের কাজ তার থেকে একটা উন্নত পেশা এটা বলে বলে। এবার আমি কি এখানেও কোশ্চেন করব না করব না সেটা হচ্ছে পরবর্তী একটা ইয়ে, কোশ্চেন করাটা খুব উচিত। হ্যাঁ বলো তুমি এবার যে কেন কোশ্চেন করা উচিত, তুমি যে যে বাঁকুড়ার কথা বলে বলছো। হ্যাঁ আমি যেটা বলছিলাম যে সোশ্যাল মোবিলিটিটা মানে অকুপেশনাল মোবিলিটি মানে ডাক্তারের ছেলে ডাক্তার হবে আর কৃষকের ছেলে ডাক্তার হবে, হ্যাঁ মানে এটা তো একটা কনফারেন্স ডিসকারেন্সের গল্প। এবার এটা হচ্ছে কি পোস্ট মন্ডল কমিশন, এখানে তোমার যে এসসি এসটি বা এই যে রিজার্ভেশনটি শুরু হলো এখানে তো স্পাইক হয়েছিল, মানে ইকুইটিস কোয়ারেন্সের মানে ডাক্তার কৃষকের ছেলে ডাক্তার হলো, কিন্তু তারপরে মানে তোমার হচ্ছে গিয়ে আবার কিছু বছর পরে মানে প্রায় 2000-এর পরে এটা একটা আবার হচ্ছে স্পাইক আউট করে, মানে একটা আপ ডাউন আছে, একটা ডাউন হিলে যায়। তার কারণটা যেটা ওরা বলছে সেটা হচ্ছে যে ইকোনমিক একটা সাউন্ড ডাউন হয়েছে পর 2000, দুটো কথা বলতে চাইছি তারপরে বিহু বলবে অমর্ত্য সেন এত সম্মানীয় কেন? সময় জানি যে অমর্ত্য সেন প্রচুর সম্মানীয় ব্যক্তি এবং একজন গুণী ব্যক্তি এবং প্রচুর কোয়ালিটি ব্যক্তি, কাদের বোঝা উচিত? একটা এডুকেটেড সেকশন যারা এই ধরনের পেশায় যুক্ত আছে, অর্থাৎ তারা ইন্টেলেকচুয়াল নিয়ে নাড়াঘাটা করে, এবং গ্রামের চাষি সেটা বোঝার কথা। আমি তো মনে না আমি আমি আমি না না আমি ওই ওইখানটাই যাচ্ছি, আমি ওইখানটাই যাচ্ছি, আমি লজিকটা জাস্ট রাখবো, সম্পূর্ণ অন্য কথা বলছো, বলবে আগে ও বলে একজন কৃষকের জানার কথা কেন, একজন কৃষক কী করে জানে অমর্ত সেন ফেমাস এবং অমর্ত সেনের কাজ অনেক ভালো, অনেক বেটার এবং জগৎ জোড়া তার নাম জানার কথা না, কৃষকের সাথে তার কোনো সম্পর্ক নেই। অমর্ত সেন যে কাজটা করে তাতে কৃষকের কিছু বোধ হয় সেই অর্থে রুজি অর্জি কিংবা তার যে কর্মসংস্থানে কিছু ফারাক করে না, কিন্তু কৃষকও অমর্ত সেনকে সম্মান করে, একজন প্রফেসরও করে, একজন টিচারও করে, একজন ক্লার্কও করে, করার কথা ছিল না। কারা করার কথা ছিল? শুধুমাত্র যে ইন্টেলেকচুয়াল ক্লাস যার জন্য অমর্ত সেন কাজ করে এবং যার মানে অমর্ত সেনের কাজ যে সেকশনটাকে এফেক্ট করে তার। কিন্তু সেই সমাজের এমন কোনো সেকশন নেই যে অমর্ত সেনকে চেনে না এবং সম্মান করে না, সেটা হওয়ার কথা ছিল না। কী করে হলো? প্রথম হচ্ছে এই যে ইন্টেলেকচুয়াল সেকশনটা প্রথমে বুঝিয়েছে যে অমর্ত সেনের কাজটা সত্যিই ভালো এবং সত্যিই দরদি, তারপরে সেশনটাও প্রোপাগেট করিয়েছে যে এটা সত্যিই একটা ভালো কাজ, সমাজের জন্য কাজ এবং চরম একটা উৎকর্ষের কাজ, তারপরের সেশনটাও সেটা বুঝিয়েছে, তারপরের সেশনটাও পরের সেশন, এভাবে প্রোপাগেট করতে করতে একদম নিচু স্তরের মানুষ যার সাথে অমর্ত সেন করেন ইন্টেলেকচুয়ালের কোনো সম্পর্ক নেই, সেও কিন্তু বুঝতে পারার চেষ্টা করছে যে হ্যাঁ অমর্ত সেন সত্যি একটা মহান ব্যক্তি এবং তার কাজে একটা ইমপ্লিমেন্টেশন রয়েছে সমাজে। একই রকমভাবে যদি উল্টো দিকটা আমি দেখি, একজন কৃষক তার ইমপ্লিমেন্টেশন রয়েছে, তার সম্মানটা সেখানে নেই কেন? মানে ধরা যাক নদিয়া জেলার যে কৃষক খুব বড় বড় মানে ইয়ে তৈরি করে, খুবই ভালো কৃষক।